السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين صدق الله تعالى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قرآن الكريم সূরা ইউসুফের 36 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু হচ্ছে। আগের আলোচনায় বলা হয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ, এটা জানা সত্ত্বেও মিশরের শাসক গোষ্ঠী নিজেদের ঘর সামলানোর জন্য এবং নিজেদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরপরাধ হলেও তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এখান থেকে বোঝা যায় যে একজন নিরপরাধ মানুষকে জেলে ঢুকিয়ে নির্যাতন করা শাসক গোষ্ঠীর এটা নতুন কোন রোগ নয়, পুরাতন রোগ। ব্যাসক্রম এতটুকু, আগের যুগের শাসকেরা গণতন্ত্রের দাবি করত না, এরা গণতন্ত্রের দাবি করে, একটা পার্থক্য। আগের যুগের লোকেরা কোন আইন ছাড়াই বেআইনি ভাবে জেলে ঢুকিয়ে রাখত, আর বর্তমানে আইন করে তারপরে সেই আইনের মায়ের পাশে নিয়ে তারপর জেলে ঢুকায়। ব্যাসক্রম এতটুকু, দুইটা পার্থক্য হল যে আগের লোকেরা গণতন্ত্রের দাবি করত না, বর্তমান যুগের শাসকেরা, আমি নির্দিষ্ট কোন শাসক বলছি না, আমার বক্তব্য এটা না যে আমি বর্তমান শাসককে বুঝাচ্ছি, আমি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এরকম খুচরা কোন দলের বিরুদ্ধে কথা বলি না, সামগ্রিকভাবে কথা বলি। আমাদের দৃষ্টিতে এই দলগুলো সব এক, আওয়ামী লীগ যে কথা বিএনপি সে একই কথা, মুদ্রার এপিঠ ওপিঠ, পায়খানার উপরও যেমন পচা ভিতরও পচা। কাজে এইটা নিয়ে ভাবার কোন চিন্তা নেই যে হয়তো বর্তমান শাসককে না, বর্তমান শাসকের সাথে আমার কোন খাত শত্রুতা নেই। আমাদের যদি কারোর সঙ্গে শত্রুতা হয় তা ইসলামের জন্য, আর বন্ধুত্ব হলেও কার জন্য, ইসলামের জন্য। বিষয়গুলো পরিষ্কার করে দিলাম, কাজে এর দ্বারা কারো খুশি হওয়ার বিষয় নেই যে বর্তমান সরকারকে বলা হচ্ছে আর আমরা খুব ভালো বিগত যারা ছিলাম, এরকম বিষয় না। কারণ সব সরকারের চেহারা একই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চরিত্রগুলোকে জানিয়ে দিচ্ছেন কি জন্য, যুগে যুগে যারা জালিম শাসক তারা নিরপরাধ মানুষকে ক্ষমতার অপব্যবহার করে তাদের নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে সাধারণ মানুষের উপরে নিরপরাধ মানুষের উপরে জুলুম করেছে তার একটা চিত্র তুলে ধরা হয়ে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষদেরকে সাহায্য করেছেন তার বর্ণনা সামনে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে জেলে ঢুকানো হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করার ব্যবস্থা তিনিই করবেন। ওয়াদাখালা মাহুস সিজনা ফাতায়ান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জেলে গেলেন ওই সময় তার সঙ্গে আরো দুইজন যুবককে জেলে দেওয়া হয়েছিল। ক্বালা আহাদুহুমা ইন্নি আরানি আসিরু খামরা, এই দুইজন লোকের একটা স্বপ্নের কথা আলোচনা করা হয়েছে এখানে। একজনে বলল এই দুইজন লোক ছিল মূলত তৎকালীন সময়ের শাসকের, একজন ছিল মদ পান করানোর দায়িত্বে নিয়োজিত লোকদের প্রধান, আর একজন ছিল রুটি পাকানো ওনা দায়িত্বদের প্রধান, একজন বাবুর্চিদের হেড, আর একজন হচ্ছে পানীয় দ্রব্য তৈরি করে যারা এদের প্রধান। এই দুই লোককে জেলে দেওয়া হয়েছিল কারণ কেউ বলেছেন যে বাদশার খাদ্যের মধ্যে বিষ মেশানো হয়েছিল, আর কেউ বলেছেন মদের মধ্যে মাফি পাওয়া গিয়েছিল, আর রুটির থেকে বাসি গন্ধ আসতেছিল। যে কোনো কারণেই হোক এই দুইজনকে জেলে ঢুকানো হল। এরপর আল্লাহ তারা বলছেন ওয়াদাখালা মাহু সিজনা ফাতায়ানি, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দুইজন যুবক জেলে গেল। ক্বালা আহাদুহুমা, ওই দুইজনের একজন যে লোকটা বাদশার মদ পান করাবার দায়িত্বের প্রধান ছিল, ইন্নি আরানি আসিরু খামরা, আমি স্বপ্নে দেখেছি যে আমি আঙ্গুর চিপড়িয়ে রস বের করে তা দ্বারা মদ তৈরি করছি। ওয়াকাল আল আখারু, আরেকজন বলল ইন্নি আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু তাইরু মিনহু, আমি স্বপ্নে দেখলাম যে আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি। এটা ওই যে রুটি তৈরি করা দায়িত্ব ছিল যে সেই ব্যক্তি বলল যে আমি স্বপ্নে দেখেছি যে মাথায় করে রুটির খামচা নিয়ে যাচ্ছি, তা কুলুত তৈরু মিনহু, আর পাখিরা ওখান থেকে মাথার থেকে রুটি ঠুকরে ঠুকরে নিয়ে যাচ্ছে। নাব্বি ইনাবি তাবিলিহি, ইউসুফ তুমি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা দাও। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তোমাকে একেবারে সৎ এবং খুব ভালো মানুষ মনে করছি। বোঝা গেল ইউসুফ আলাইহিস সালাম যে নিরপরাধ এটা উদেশের মানুষের মধ্যে জানা ছিল, এমনকি জেলখানার লোকেরা পর্যন্ত জানত এই লোকটা নিরপরাধ ভালো মানুষ। কোরআনের আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তোমাকে একজন সৎ মানুষ হিসাবে লক্ষ্য করছি, তুমি সৎ মানুষ ভালো মানুষ, তুমি আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা দাও। জেলখানায় অনেক লোকই তো ছিল, ইউসুফ আলাইহিসসালামের কাছে কেন গেল এরা? এটাই আমি গত জুমায় বলেছিলাম, যারা সত্যিকার অর্থে ভালো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচয় দুনিয়ার সমস্ত মানুষের কাছে তুলে ধরেন। যদিও সাময়িক ঝামেলা আসতে পারে, বিপদ আসতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহায্য করেন। এই জন্য কোরআনের একটা আয়াত আমি সবসময় বলে থাকি, আল্লাহ তারা বলছেন জালিকা বি আন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যে মুমিনদের মাওলা মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফেরদের কোনো মাওলা নেই, কাফেরদের কোনো অভিভাবক নেই, কোনো মুরব্বি নেই, কোনো রক্ষাকর্তা নেই, কোনো সাহায্যকারী নেই। এদের মুমিনদের সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভালো মানুষ, জেলখানার সমস্ত মানুষদের মধ্যে এটা পরিচয় ছিল। ভারতবর্ষের ইতিহাসে এরকম একটা ঘটনা পাওয়া যায়, সম্রাট জাহাঙ্গীর যখন আইন করেছিল তাকে কুর্নিশ করতে হবে, মাথা ঝুঁকাতে হবে তাকে দেখলে, তার দরবারে ঢুকলে মাথা নত করতে হবে, আর ইসলামের শিক্ষা হচ্ছে মাথা নত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, লাউ আমুরু আহাদান আন ইউসজাদা লিগাইরিল্লাহি তাআলা, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কোন মাখলুকের জন্য সেজদা করার অনুমতি দিতাম, আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর জন্য যদি সেজদা করা জায়েজ হতো, তাহলে লাআমারতু নিসা আন ইয়াসজুদা লিজাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে। এতে একটা দিকে যেমন স্বামীর গুরুত্ব বুঝে গেল যে মহিলাদের আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম পালন করার পরে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে স্বামীর হুকুম মেনে চলা, যে কোরআন সুন্নাহ বিরোধী না হয়। আর দ্বিতীয় বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ ছাড়া যদি কারো জন্য সেজদা করা জায়েজ মনে করতাম, তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে। কিন্তু যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে স্বামীর জন্য সেজদা করতে বলেন নাই, অতএব বোঝা গেল অন্য কারো জন্য সেজদা করা জায়েজ নেই। তাহলে পীরের জন্য সেজদা করা জায়েজ, মাজার সেজদা করা জায়েজ বর্তমানে? এই জন্য কথা চলে আসে, বিভিন্ন কিতাবে লিখেছেন যে সেজদা দুই রকম, একটা হচ্ছে সেজদা আলিত তাজিম, আর একটা সেজদা ইবাদত। যারা বেদাত করে সবসময় তারা ইসলামের মধ্যে একটা রাস্তা তৈরি করে, একটা গলি তৈরি করে, এরপরে সেই গলি দিয়ে তারা সব ঢুকাতে শুরু করে। যারা বেদাত করে তারা বেদাতকে ভাগ করে, বেদাত দুই প্রকার, হাসানা আর সাইয়া। বেদাত কয় প্রকার ওরা বলে দেখবেন। বেদাত মানে হচ্ছে ইসলামে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, যা বলেন নাই, যা সমর্থন করেন নাই, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যা করেন নাই, বলেন নাই, সমর্থন করেন নাই, তাবেঈনরা যেটা করেন নাই, বলেন নাই, সমর্থন করেন নাই, এমন কোন জিনিসকে, এমন কোন জিনিসকে ইবাদতের উদ্দেশ্যে সওয়াবের নিয়াতে তৈরি করার নাম কি? বেদাত। কিন্তু বেদাতীরা বলবে কি যে দেখেন সব বেদাত খারাপ নয়, যদি সব বেদাত খারাপ হতো তাহলে আল্লাহ নবীর যুগে এই মোবাইল ছিল না, আল্লাহ নবীর যুগে ফ্যান ছিল না, আল্লাহ নবীর যুগে প্লেন ছিল না, এগুলো কেন ব্যবহার করা হচ্ছে, এগুলো বেদাত নয়? লোকেরা মাথা জুড়ে আর বলে ঠিকই তো, তাহলে আমাদের হুজুর এটা বোঝেন নাই। আমার ভাইয়েরা, দিন সম্পর্কে ক্লিয়ার আকীদা রাখতে হবে। বেদাত কাকে বলে? বেদাত হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে নতুন কিছু তৈরি করা। আর যদি যে কোনো নতুন জিনিস বেদাত হয়, তাহলে তো আগের যুগে লাঙ্গল দিয়ে হাল চাষ করতো, এখন ট্রাক্টর দিয়ে হাল চাষ করে, এটা কি বেদাত? আরে ভাই, এরকম যদি সব বেদাত হয় তাহলে আপনিও বেদাত, আমিও বেদাত, আপনার বাবাও বেদাত, তুমিও বেদাত, কারণ আমরা কেউই আল্লাহর নবীর যুগে ছিলাম না, ঠিক কিনা? তাহলে এইটা বেদাত না। বেদাত হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে নতুন করে কোন ইবাদত তৈরি করা। মোবাইল ব্যবহার করা কি দশটা নাকি কাজ? গানের তলে বসলে একশো নাকি বেশি হবে? প্লেনে হজ করতে গেলে পঞ্চাশ নাকি বেশি হবে? এটা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে মুকাম্মাল করে দিয়েছেন নবীর মাধ্যমে। আমি এটা বলে থাকি, মসজিদটা মুকাম্মাল পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি কোনো ব্যক্তি একটা স্বর্ণের ইটু নিয়ে আসে আর বলে এটা মসজিদে লাগান, লাগান সম্ভব হবে? লাগাই তো কি করতে হবে, ওই একই পরিমাণ জায়গা ভাঙতে হবে, তারপরে লাগানো সম্ভব। এ কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, যে কোনো কথা আমরা দলিল ছাড়া বলবো না। কোন যুক্তি কি বললো? যুক্তি দেয়, একজন জজের সামনে গেলে উকিল ধরা লাগে, একজন টিচারের সামনে দাঁড়াই তো মিরার দাঁড়াই বললো, অসুবিধা কি ভাই? নামাজ শরীফ দুরুদ শরীফ, নামাজের মধ্যে দুরুদ শরীফ আছে না? দাঁড়াই পড়ি না বসে পড়ি কোন অবস্থায়? নাকি সুরায় ফাতেহার আগে দুরুদ শরীফ পড়ে নেই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পছন্দ করেছেন সেভাবে করতে হবে। এই জন্য এই কিতাব আমার সামনে খোলা আছে, এমএস কাজ শরীফের বাবুল এতেসাম বিল কিতাব সুন্নার একটা হাদিস আছে পরিষ্কার, এখানে বলছেন 35 নম্বর পৃষ্ঠায়, আর এখানে এটা ৩১ পৃষ্ঠায়, عن غطيف بن الحارث الصومالي قال قال رسول الله صلى الله عليه وسلم ما احدث قوم بدعه الا رفع مثلها من السنه الله الرسول صلى الله عليه وسلم বলছেন যখন কোন জাতি কোন বিদআত তৈরি করে ইবাদতের উদ্দেশ্যে নতুন ইবাদত তৈরি করে الا رفع مثلها من السنه তাহলে ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায়, যেটা আমি উদাহরণ দিয়ে বললাম যে মসজিদে নতুন কোন ঈদ ঢুকাতে হলে ওই পরিমাণ জায়গা ভাঙতে হবে, খালি করতে হবে, এইভাবে সুন্নাতটা উঠে যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং একটা সুন্নাতকে আঁকড়ে ধরা একটা বেদাতকে আবিষ্কার করার চেয়ে অনেক উত্তম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল مبتدا قوم بدعة في دينهم إلا نزع الله من سنتهم مثلها যখন কোন জাতি একটা বিদআত তৈরি করে আল্লাহ তাআলা ওই পরিমাণ সুন্নাতকে তুলে নেন, ثم لا يعيدها إليهم إلى يوم القيامة এরপরে কিয়ামত পর্যন্ত ওই সুন্নাতটা আর ফিরে আসে না। তাহলে পরিষ্কার হয়ে গেল যে যেখানে একটা বিদআত ঢুকবে ওখান থেকে সেই পরিমাণ সুন্নাত বিদায় হয়ে যায়। তাহলে আমরা কি সুন্নাত ধরবো নাকি বেদাত ধরবো? মিশকাতের ৩১ নম্বর ছাত্রীগুলো বললাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আলোচনা হচ্ছিল, বললেন ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এখানে যেটা তাকে লোকেরা বললো যে আপনাকে দেখতে পাচ্ছি আপনি একজন মুহসিন সৎ লোক, ইউসুফ আলাইহিসসালামের সামনে পরিষ্কার ছিল বিষয়গুলো। আমি আলোচনা করছিলাম যে ভারতবর্ষে এই হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাই আহমদ স্যার হিন্দি একজন বড় আলেম ছিলেন, উনি এই সম্রাট জাহাঙ্গীরের কুর্নিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন যে মাথা নত করবে একমাত্র কার সামনে? নাপিরের সামনে, মাজারের সামনে। এইখান থেকে বলছিলাম যে যারা মাজারে সেজদা করাকে জায়েজ বলে তারা সেজদাকে ভাগ করছে, কাজে সেজদা দুই রকম, একটা হচ্ছে তাজিমি সেজদা আর একটা হল এবাদতের সেজদা। এবাদতের সেজদা আল্লাহর জন্য, আর তাজিমের সেজদা মা বাপকে করা যায়, শিক্ষককে করা যায়, মুরব্বীকে করা যায়, পীরকে করা যায়, রাস্তা বের করে ঢুকেইল। এইভাবেই শিরিক ঢুকানো হচ্ছে। এইরকম বেদাত যারা জায়েজ করে তারা বলে যে বেদাত দুই রকম, হাসানা আর কি সাইয়া। এই ভাগটা করে তারপর দেখায় কাজে নবীর যুগে মাদ্রাসা ছিল না, এই মসজিদের কারুকার্য করা হতো না, এইভাবে ভাগ করে বেদাতের ভাগ করে তারপরে এবারে যা করে তা সব বেদাত জায়েজ। এরকম জায়েজ করলে সব বেদাতই জায়েজ করা যাবে, গান বাজনাও জায়েজ করা যাবে। যাই হোক, বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা ভাষণের শুরুতে বলতেন, কুল্লু বেদাতিন দালালা, সব বেদাত হচ্ছে গুমরাহি। এবাদত করবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো তরিকায়। আমি এটা প্রায় বলে থাকি যে আমরা জোহরের নামাজ ফরজ পড়ে চার রাকাত, আসর পড়ে চার রাকাত, এশার নামাজ পড়ে চার রাকাত, মাগরিব কয় রাকাত? মাগরিব যদি কোনো ব্যক্তি এখন ভালো মনে করে ইখলাসের সঙ্গে চার রাকাত পড়ে নামাজ হবে কেন? অসুবিধা কি? একটা রুকু বাড়বে, দুইটা সেজদা বাড়বে, সুবহান রব্বিল আজিম বাড়বে, সুবহান রব্বিল আলা বাড়বে। এবং এটা বলা আছে একটা সেজদা কত মূল্যবান। আল্লাহর হাবিব ফরমান, আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলাল্লাহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সেজদায় অবনত থাকে, আল্লাহর জন্য সেজদা করে দেয়, সেই সময় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইন্নি বিকাসরাতি সুজুদ, তুমি আমাকে সহযোগিতা করো যেন আমার সঙ্গে তোমাকে নিতে পারি, সহযোগিতা করো বেকাসরাতি সুজুদ, বেশি বেশি আল্লাহকে সেজদা করে। এত মূল্যবান সেজদা। এখন যদি মাগরিবের নামাজ চার রাকাত পড়ি সেজদা দুটো পারবে কিনা? এরপর কি নামাজ হবে? দুনিয়ার সমস্ত আলেমে একমত নামাজ হবে না। বোঝা গেল, আমাদের মনে রাখতে হবে আমরা ইবাদত করব আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ করেছেন সেভাবে, আল্লাহর রাসূল যেভাবে শিখিয়েছেন সেভাবে, আমরা কোরআনকে বুঝব আল্লাহর রাসূলের আয়না দিয়ে, কোরআনকে বুঝব আল্লাহর রাসূলের আয়না দিয়ে, রাসূল কিভাবে করেছেন, কোরআন কিভাবে তিনি বুঝেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝবো সাহাবায়ে কেরাম দ্বারা না দিয়ে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কথা কিভাবে বুঝেছেন? তারা কি আল্লাহর নবীকে সিজদা করতেন? তারা কি আল্লাহর নবী কোন মসজিদে গেলে ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াই যেতেন? কোন হাদিস নাই। মনে রাখতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর রাসূলকে সম্মান করেছেন সেইভাবে সম্মান করতে হবে। আল্লাহর ইবাদত সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, আল্লাহর নবী যেভাবে করেছেন সেইভাবে করতে হবে। বিশুদ্ধ রূপে আপনি অল্প করেন তার ফজিলত অনেক বেশি। আল্লাহ হাবিব বলেছেন যে আকিয়াতে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিনকে খাঁটি করো, খালেস আল্লাহর জন্য করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, অল্প আমল। এই জন্য মুহসিনিন আমরা দেখতে পাচ্ছি, আপনি মুহসিন। মুহসিনের এক অর্থ হচ্ছে, হাদিসে জিব্রাইলের ভিতরে আসছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে মান ইহসান, ইহসান কি জিনিস? ইসলামের যেমন একটা অর্থ আছে, ইসলাম যে পালন করে তাকে বলে মুসলিম, এরকম ভাবে ইহসান অর্থ কি আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ أَنْتَ عَبْدُ اللَّهِ كَأَنَّكَ تَرَاهُ তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কোন ভাই মাধ্যম আছে? যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহ তোমার একেবারে সামনে হাজির, এই তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এইরকম ধ্যান করে খেয়াল করে আল্লাহর ইবাদত করো। فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ তুমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা আল্লাহ তারা তোমাকে দেখতে পাচ্ছেন। এইরকম ধ্যান খেয়াল নিয়ে ইবাদত করার নাম হচ্ছে কি? মুহসিন। বোঝাগল ইউসুফ আলাইহিস সালামকে ওরা বলল, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে মুহসিনিনদের অন্তর্ভুক্ত মনে করি। নবীরা সবাই মুহসিন ছিলেন, সরাসরি আল্লাহর ইবাদত করতেন। আমার দেশে মানুষেরা বলে, জজের কাছে কোনো কথা বলতে হলে উকিল ধরতে হয়, আল্লাহর কাছে কিছু বলতে হলেও উকিল ধরতে হবে। সেই উকিলগুলো কারা? আল্লাহ কি কাউকে ঠিকাদারি দিয়েছেন? কোরআন পড়েন, আল্লাহ তারা বরং বলছেন তুমি যত জুলুম করো, অন্যায় করো, পাপ করো, গুনাহ করো, আমার দরবার থেকে নৈরাশ হয়ো না। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল হে নবী জানিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সকল বান্দারা যারা নিজের উপরে জুলুম করেছ, পাপ করেছ, অন্যায় করেছ, গুনাহ করেছ, সারা জীবন তুমি মদের আড্ডায় পড়েছিলে, সারা জীবন তুমি মূর্তি পূজায় লিপ্ত ছিলে, ভয় নাই। ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নৈরাশ হয়ো না, তওবা করো, জীবনে সব ভুল থেকে তওবা করো। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। কোরআনের আয়াত না? এইটা বিশ্বাস করে না, বিশ্বাস করে বিশ্বাস কি বললো এটা? আল্লাহ তাআলা যেখানে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, মানে সব সব ক্ষমা করবেন। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, নবীরা সবাই ছিলেন মুহসিন। ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তোমাকে মুহসিনদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। সম্রাট জাহাঙ্গীরের কুরুনিশের বিরুদ্ধে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাই আন্দোলন শুরু করলেন। সম্রাট জাহাঙ্গীর চালাক মানুষ চিন্তা করলো, হুজুরের সাথে ঝামেলা করলে আরো ফিতনা বাড়বে, হুজুরকে দিয়ে কুরুনিশ করাবো। সে রাস্তার সাথে ঢোকার জন্য একটা ছোট্ট গেট করলো। এরপরে মুজাদ্দিদকে দাওয়াত দেওয়ালো, ওনার কৌশল হলো ভিতরে বসে থাকবেন, আর মুজাদ্দিদ যখন ঢুকবেন ওই ছোট্ট গেট দিয়ে মাথা নত করে, তখন বলবেন যে এই তো মুজাদ্দিদ নিজেই কুরুনিশ করেছেন। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি যখন সেখানে গেলেন, দেখলেন ছোট্ট একটা গেট, উনি জিজ্ঞেস করলেন লোকদেরকে, এই প্রাসাদে ঢোকার জন্য এর চেয়ে বড় কোনো গেট নাই? লোকেরা বলল আছে, তবে এই গেটটা শুধুমাত্র আপনার জন্য স্পেশাল তৈরি করা হয়েছে। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বললেন তাই, বুঝতে পারলেন, ঠিক আছে, এই গেটটা যখন স্পেশাল আমার জন্য তৈরি করা হয়েছে, আমি এই গেট দিয়ে প্রবেশটাও করব আমার নিজের তরিকায়, স্পেশাল পদ্ধতিতে। তিনি প্রথমে মাথার পরিবর্তে পা ঢুকালেন, এরপরে পাও বা ডান পাওনায় বাম পা ঢুকিয়ে প্রবেশ করেছেন। বাদশাহ তাকে উদ্দেশ্য ব্যর্থ হল, বেয়াদবি হল, এই জন্য জেলখানায় ঢুকিয়ে দিল। জেলখানায় যাওয়ার পরে মুজাদ্দিদ আল ফেসান রহমাতুল্লাহ আলাই সেখানে গিয়ে বসে নাই। এই যে জেলখানা ডকেস্তা ইসবাল তারা বসেছিলেন যেখানে গিয়ে আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন রাস্তার সামনে, মেয়ে মুজাদ্দিদ দিয়ে জেলখানায় চোর ডাকা বদমাশ যাদের সবগুলোকে আল্লাহর দিনের দিকে আহ্বান করছেন। কি আহ্বান ইসবাল তারা আলোচনা থেকে আসবে সেটা। জেলখানা দুই বছর তিনি জেলে ছিলেন, ইতিহাস পড়ে দেখবেন, দুই বছরের জেলখানার যত চোর ডাকা বদমাশ গুলো সবগুলো তওবা করে সব আল্লাহর দিনের দিকে ঝুঁকে গিয়েছে। পাঁচ নামাজ আদায় হচ্ছে, পাঁচ নামাজের পরে কোরআন তেলাওয়াত হচ্ছে, হাদিসের শিক্ষা হচ্ছে, তওবা চলছে সেখানে। এরপর ইতিহাস ভিন্ন বিষয় দিকে যাচ্ছি না, সম্রাট জাহাঙ্গীর শাহ কোন তার ক্ষমাতে তার জীবনও পাল্টে গিয়েছিল। আমি বলছিলাম এখানে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাচ্ছেন, জেলখানে আছেন, জেলখানার সমস্ত চোর ডাকা অপরাধীরা তারা বুঝতে পারলো এই লোকটা নিরপরাধ লোক, এমনকি জেলখানার যে দায়িত্বশীল ছিল সেও সমস্ত দায় দায়িত্ব ইউসুফের কাছে দিয়ে দিল যে তুমি এই জেলখানার সব দেখাশোনা করবে। এই কারণেই তার কাছে ব্যাখ্যার জন্য আসলো আর বলল ইন্নি আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু তায়রু মিনহু নাবিনা বিতাবিলিহি, তুমি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানিয়ে দাও। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তোমাকে সত্যিকার অর্থে একজন খাঁটি বান্দা হিসেবে দেখতে পাচ্ছি। এবারে দায়ীদের জন্য সুযোগ, যখনই কোন সুযোগ আছে তখন আল্লাহওয়ালারা কি করতেন, এখানে ইসমুল আসলাম তা শিক্ষা দিচ্ছেন, শুনো তোমরা যে আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা চেয়েছ এটা অবশ্যই বলবো, এমনকি তোমরা সামনের বেলায় কি খাবার খাবে আমি এটা তোমাদেরকে খাবার আসার আগেই বলে দিতে পারবো, কিন্তু এই যে বলে দিতে পারবো এটা কোনো আমার ক্ষমতা নয়, এটা পরিষ্কার করে দিলেন। এই যে আমি তোমাদেরকে বলবো এটা কোথেকে বলবো, যালিকা যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এ হচ্ছে সেই এলেমের অন্তর্ভুক্ত যা আমাকে আমার রব শিক্ষা দিয়েছেন। রবের দাওয়াত দেওয়া শুরু হচ্ছে। এরপরে বললেন ইন্নি তারাদ্দু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহু আকবার, বলছেন যে আমার জেলখানার সাথীরা শুনে রেখো, ইন্নি তারাদ্দু মিল্লাতা কওমিন, আমি ওই কওমকে ত্যাগ করেছি, ওই কওমের মিল্লাত মাযহাব তাদের ধর্ম মতবাদ আমি ত্যাগ করেছি, লা ইউমিনুনা বিল্লাহি যারা আল্লাহর উপর ঈমান রাখে না আমি তাদের সবকিছু ত্যাগ করেছি, অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর যারা আখিরাতকে অস্বীকার করে আমি তাদেরকে ত্যাগ করেছি বর্জন করেছি। জেলখানা দাওয়াত শুরু হয়ে গেল, বোঝা গেল একজন মুমিন যখনই সুযোগ পাবে, এই লোকগুলো আসলো স্বপ্নের ব্যাখ্যার জন্য, তিনি কত সুন্দরভাবে সুযোগটা গ্রহণ করলেন। এরপরে তাদেরকে বুঝালেন যে দেখো আমি যে তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছি এটা আমার কোনো যোগ্যতা নয়, এটা আমি তোমাদেরকে বলছি আমার রবের শিখানো পদ্ধতিতে শিখানো এলে অনুযায়ী, আর শুনে রেখো আমি আমার এই জাতি যে সমস্ত শিরিক যে বেদাত যে সমস্ত অন্যায় কাজে লিপ্ত আছে সবগুলোকে আমি বর্জন করলাম। একজন মমিনের চূড়ান্ত ঘোষণা, সূরা ইউসুফের মূল বক্তব্যটা সামনের আলোচনা করতে আসতেছে, সামনে এখান থেকে শুরু হচ্ছে। ইন্নি তারাদ্দু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আমি আমার কওমের সমস্ত মিল্লাতকে ত্যাগ করেছি, আমার জাতি যে সমস্ত শিরিক আর বিদআত লিপ্ত আছে এইগুলো আমি তরক করেছি, লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আমি সবগুলোকে বর্জন করেছি, যারা এগুলো অস্বীকার করে পরকালকে অস্বীকার করে আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখি না। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইসহা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি বরং আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের মিল্লাত এবং মাযহাবকে গ্রহণ করেছি, তাদের ধর্মকে গ্রহণ করেছি। বুঝা গেল এই পরিচয়টা আগে দেয় নাই, কারণ আগে তিনি পরিচয় দেন না আল্লাহর ইঙ্গিতে, এখন পরিচয় দিচ্ছেন। এই লোকদের পরিচয় মিশর পর্যন্ত যারা ছিল, এবারে তিনি বলছেন আমি নতুন কোন ধর্মের দাওয়াত দিচ্ছি না, আমার দেশে অনেকে মনে করে যে নতুন কথা শুনলাম, আজকে যদি ওয়াজ করবো এই ওয়াজ আপনারা জীবনও শুনেন নাই। আরে ভাই এটা তো কোন নতুন কথা না, বরং বলতে আমি যে ওয়াজ করবো এটা সেই কথা যে কথা নবীরা বলেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়াসুব আলাইহিস সালাম সেটাই বলেছেন, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই, আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসহাক ইয়াকুব যে দাওয়াত দিয়েছেন সেই মতকে অনুসরণ করছি, সেই মাযহাব অনুসরণ করছি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন, আমাদের অধিকার নেই আল্লাহর সঙ্গে কোন শরীক করা, মানুষের গোলামি করব, গোলামি করব কার? আজকে স্বাধীনতা দিবস না, আল্লাহু আকবার। স্বাধীনতা এর অর্থ যদি এই হয় যে সম্পূর্ণভাবে আল্লাহর থেকেও স্বাধীন, তাহলে মানুষ এই চূড়ান্ত স্বাধীনতা মানুষ ভোগ করতে পারে না, মানুষ আল্লাহর গোলাম, সরকার গোলাম। কিন্তু আরেকটা অর্থ আছে যে স্বাধীনতা মানে হচ্ছে মানুষের গোলামি করবো না, এটা ইসলাম সমর্থন করে। ইসলাম বলে মানুষ কোন মানুষের গোলামি করবে না, না পাকিস্তানের গোলাম, না ইন্ডিয়ার গোলাম, না আমেরিকার গোলাম, দুনিয়ার কোন মানুষের গোলামি করবো, গোলামি করবো কার? কাজে স্বাধীনতা এই স্বাধীনতার পক্ষে ইসলাম। আমরা এজন্য শুরুতেই বলে যাই ইয়াকা নাবুদু, আমরা একমাত্র তোমার গোলামি করি, কার গোলামি করি? এখন যদি কেউ গোলাম বানাতে চায় ইসলাম বলে তার বিরুদ্ধে লাগো, ওর গোলামির জিনজির ছিঁড়ে ফেলো, তুমি গোলামি করবে কার? এই জন্য আমাদের মনে রাখতে হবে মুসলমানরা কার গোলাম, সব নবীরা কার গোলাম। ছোটবেলা আপনারা সাক্ষী দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর আব্দুহু, মানে কি গোলাম, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর গোলাম, আল্লাহ নন, আল্লাহর অংশীদার নন, সব মানুষ কার গোলাম, কোন মানুষের গোলাম নয়। কাজে এই জন্য আমরা স্বাধীনতার পক্ষে, তবে সেই স্বাধীনতা মানে এই নয় যে আল্লাহর থেকেও স্বাধীন। স্বাধীনতার দুইটা অর্থ, কয়টা অর্থ বললাম? এক অর্থ হচ্ছে স্বাধীনতা মানে হচ্ছে একেবারে চূড়ান্ত স্বাধীনতা, যে আল্লাহ তাল্লাহ কিচ্ছু নেই, যখন যা মনে চায় খাও দাও ফুর্তি করো দুনিয়ার মত করো, এই স্বাধীনতা ইসলাম সম্পূর্ণ ঘৃণা করে। কারণ সমস্ত মানুষ, আপনারা মসজিদে কথাবার্তা যখন আমি বলি আপনারা একটু ঠান্ডা থাকবেন, কারণ মসজিদ তো ইনশাল্লাহ বাইরে গেলে তখন আপনারা স্লোগান দেবেন ইনশাল্লাহ। যাই বলতেছিলাম যে মানুষ সব কার গোলাম, আল্লাহর গোলাম, আমার কোন মানুষের গোলাম না। এই জন্য এক কবি সুন্দর করে বলেছেন, আয়ে তয়রে লাহতি উসরে দেখছে মৌত আছি যেসরে দেখবে আতি হয় পরওয়াজ মে কোতাহি, একটা পাখি আপনি খাতার মধ্যে বন্দি করে তারপরে সোনা দানা খাইতে দিলেন, পাখির কোনো মজা আছে? সে উঠতে পারে না, তার যে জাতি পাখি অন্যদের সাথে মিশতে পারে না, এই সোনা দানার কোনো মূল্য নাই, তার চেয়ে আপনি পাখিটাকে হাতে ছেড়ে দেন, সে না খেয়ে থাকবে তবুও তার আনন্দ আছে। আয়ে তয়রে লাহতি উসরে দেখছে মৌত আছি যেসরে দেখবে আতি হয় পরওয়াজ মে কোতাহি, হে পাখি তুমি শুনে রেখো, ওই রিজিক খাতার মধ্যে বসে সোনা দানা খাওয়ার চেয়ে স্বাধীন থাকা অনেক ভালো, যেই সোনা দানা খেতে গিয়ে তোমার উড়ার স্বাধীনতা থাকবে না। এই জন্য ইসলাম শিক্ষা দেয় সমস্ত মানুষের গোলামি থেকে ছিন্ন করে একমাত্র গোলাম হবো কার? হযরতে মূসা আলাইহিস সালাম দায়িত্বই ছিল, ফেরাউন যখন বনী ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছিল, মূসা আলাইহিস সালামের দায়িত্ব ছিল ফেরাউনের কবল থেকে, গোলামির থেকে এই বনী ইসরায়েলকে মুক্ত করে নাও, মূসা আলাইহিস সালাম মুক্ত করেন নাই। এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাম সেই ঘোষণা দিয়েছেন, মক্কার নেতারা যখন গোটা আরবদের গরিবদেরকে গোলাম বানিয়েছিল, আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন কিসের জন্য? মুক্ত করার জন্য। কাজে আমরা এই আজকের এই স্বাধীনতার সাথে মিল রেখে বলতে চাই যে আজকে দুনিয়াতে যত জায়গায় স্বৈর শাসক অথবা দখলদার বাহিনী আছে, আফগানিস্তানে ফিলিস্তিনে যত জায়গা আছে, আমি বলি বাংলাদেশে যখন বাংলাদেশের মানুষের উপরে পাকিস্তানিরা যখন হামলা করলো, এটা যেমন অপরাধ, এদেশের নারীদেরকে ধর্ষণ করে এটা যেমন অপরাধ, ঠিক তেমনি ভাবে আজকে যারা আফগানিস্তানে হামলা করে আফগানিস্তানে শিশুদের হত্যা করছে, বাচ্চাদের হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে, তাদেরও মুক্তি করার দরকার আছে কিনা? এমনি ভাবে কাশ্মীরে যারা মুসলমানদের হত্যা করছে, যারা অনধিকার চর্চা করছে, ফিলিস্তিনি মুসলমানদের বাড়িঘর গুলো ভেঙে দিচ্ছে, সেই জায়গায় স্বাধীনতা আন্দোলন দরকার আছে কিনা? কাজে আমরা দুনিয়ার সব জায়গায় যত মুসলমান, যত মানুষ, খালি মুসলমান না, যত মানুষকে অন্যায় ভাবে গোলাম বানাবার চক্রান্ত হচ্ছে, অন্যায় ভাবে মানুষের গোলামের মধ্যে রাখার জন্য চক্রান্ত হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, আমরা সবগুলো নিন্দা করি এবং সমস্ত মজলুমদের জন্য আমরা উদ্ধারের জন্য চেষ্টা করব। আজকের এটাই স্বাধীনতার স্লোগান হবে, যে খালি এক জায়গায় না, সারা বিশ্বে যেখানে মজলুম মানুষ আছে, যেখানে সৈন্য শাসক আছে, যেখানে দখলদার বাহিনী আছে, তার বিরুদ্ধে লড়াই করবো, ঠিক কিনা ইনশাল্লাহ। এই তোমার আপনার আমরা পরিষ্কার করে দিলেন, ইন্নি তাওয়াত্তু মিল্লাতা কওমিল্লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এরপরে তার দাওয়াত আরো সামনে চলবে, খুব সুন্দর দাওয়াত ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা সামনের মধ্যে করব। এটাই সূরা ইউসুফের তাফসীরের মূল জায়গা, এবং এখান থেকে শুরু হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াতের ভাষা কি হবে, দাওয়াতের পদ্ধতি কি হবে, আমরা একটু দেখলাম যে উনি সুযোগ পাইলেন, খুব সুন্দর ভাবে সেই সুযোগটা কাজে লাগালেন। আরো সুন্দর নিয়ম পদ্ধতি সামনে আছে, আগামী যুগে একটু আগে আসবেন ইনশাআল্লাহ, এখান থেকে আরো শুরু হবে সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন।